الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا নিশ্চয়ই আল্লাহ তোমাদের বলেন যে তোমরা প্রাপ্য আমানত সমূহ প্রাপকদের নিকট পৌঁছে দাও আর যখন তোমরা মানুষের কোনো বিচার মীমাংসা করতে আরম্ভ করো তখন মীমাংসা করো ন্যায়ভিত্তিক আল্লাহ তোমাদের সদুপদেশ দান করেন নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী দর্শনকারী أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا হে ইমানদারগণ আল্লাহর নির্দেশ মান্য করো নির্দেশ মান্য করো রসুলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের তারপর যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে প্রবৃত্ত হয়ে পড়ো তাহলে তা আল্লাহ ও তাঁর রসুলের প্রতি প্রত্যর্পণ করো যদি তোমরা আল্লাহ ও কিয়ামত দিবসের উপর বিশ্বাসী হয়ে থাকো আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তম ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا তুমি কি তাদেরকে দেখনি যারা দাবি করে যে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে আমরা সে বিষয়ের উপর ঈমান এনেছি এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তারা বিরোধী বিষয়কে শয়তানের দিকে নিয়ে যেতে চায় অথচ তাদের প্রতি নির্দেশ হয়েছে যাতে তারা তাকে মান্য না করে পক্ষান্তরে শয়তান তাদেরকে প্রতারিত করে পথভ্রষ্ট করে ফেলতে চায় فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا আর যখন তুমি তাদেরকে বলবে আল্লাহর নির্দেশের দিকে এসো যা তিনি রসুলের প্রতি নাজিল করেছেন তখন তুমি মুনাফিকদের দেখবে তারা তোমার কাছ থেকে সম্পূর্ণভাবে সরে যাচ্ছে এমত অবস্থায় যদি তাদের কৃতকর্মের দরুন বিপদ আরোপিত হয় তবে তাতে কি হল অতঃপর তারা তোমার কাছে আল্লাহর কসম খেয়ে খেয়ে ফিরে আসবে যে মঙ্গল ও সম্প্রীতি ছাড়া আমাদের অন্য কোন উদ্দেশ্য ছিল না উলাইকা আল্লাযীনা ইয়া'লামুল্লাহু মা ফী কুলুবিহিম ফা'রিদ আনহুম ওয়া'ইযহুম ওয়া কুল লাহুম ফী আনফুসিহিম ক্বাওলান বালীগা এরা হলো সেই সমস্ত লোক যাদের মনের গোপন বিষয় সম্পর্কেও আল্লাহ তাআলা অবগত অতএব তুমি তাদেরকে উপেক্ষা করো এবং তাদের সৎ উপদেশ দিয়ে এমন কোন কথা বলো যা তাদের জন্য কল্যাণকর ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوا ربك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما বস্তুত আমি একমাত্র এই উদ্দেশ্যে রসূল পাঠিয়েছি যাতে আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের নির্দেশ মান্য করা হয় আর সেই সব লোক যখন নিজেদের অনিষ্ট সাধন করেছিল তখন তোমার কাছে আসত অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত এবং রসূলও যদি তাদেরকে ক্ষমা করিয়ে দিতেন তবে অবশ্যই তারা আল্লাহকে ক্ষমাকারী মেহেরবান রূপে পেত فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما أطيب তোমার পালনকর্তার কসম সে লোক ইমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায় বিচারক বলে মনে না করে অতঃপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তার ইষ্টচিত্তে কবুল করে নেবে ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا وإذا لآتيناهم من لدنا أجرا عظيما ولهديناهم صراطا مستقيما আজ যদি আমি তাদের নির্দেশ দিতাম যে নিজেদের প্রাণ ধ্বংস করে দাও কিংবা নিজেদের নগরী ছেড়ে বেরিয়ে যাও তবে তারা তা করত না অবশ্য তাদের মধ্যে অল্প কয়েকজন যদি তারা তাই করে যা তাদের উপদেশ দেওয়া হয় তবে তা অবশ্যই তাদের জন্য উত্তম এবং তাদেরকে ধর্মের উপর সুদৃঢ় রাখার জন্য তা উত্তম হবে আর তখন অবশ্যই আমি তাদেরকে নিজের পক্ষ থেকে মহান সওয়াব দেব আর তাদেরকে সরল পথে পরিচালিত করব ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما আর যে কেউ আল্লাহর হুকুম এবং তার রসূলের হুকুম মান্য করবে তাহলে যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন সে তাদের সঙ্গী হবে তারা হলেন নবী সিদ্দিক শহীদ এবং সৎকর্মশীল ব্যক্তিবর্গ আর তাদের সান্নিধ্যই হলো উত্তম এটা হলো আল্লাহ প্রদত্ত মহত্ব আর আল্লাহ যথেষ্ট পরিজ্ঞাত